الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه واعبد ربك حتى يأتيك اليقين শুক্রিয়া জানাই আল্লাহর দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে সিয়াম কিয়াম সালাত কোরআন তিলাওয়াহ যাবতীয় ইবাদত সম্পাদন করার তৌফিক দিয়েছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। রমাদান মাস চলে গেছে, বর্তমানে শাওয়াল মাস চলছে। যাদেরকে রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন শাওয়াল মাসের ছয় রোজাও রেখেছেন বা রাখছেন বা রাখবেন, আমাদের মধ্য থেকে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ রমজান মাস আসলে জামাত সহকারে সালাত আদায় করে থাকেন, ঠিক না? ঠিক, ফজরের সালাতে এই উনায় যায় বিভিন্ন মসজিদে আমি যাই বা গেছি বা দূর থেকে দেখি, লোকে লুকারণ্য, লোকজনের সমাগম, জোহর আসরে হয়তো মানুষ কম কিন্তু ফজরের সালাতে প্রত্যেকটা মসজিদ প্রায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ, এটা ভালো লক্ষণ। কিন্তু যখন রমাদান চলে যায় ঈদের রাত্রিতেই ঘাটা পড়ে যায়, মানুষের পাওয়া যায় না। আচ্ছা, যাই তবুও কিছু লোক পাওয়া যায় ঈদের রাতে, যেহেতু সামনে ঈদের সালাত পড়বে, তাই এক রাত চলে গিয়ে পড়ে নেই। ওই সাবেক আগে যারা রমজানের আগে যারা নিয়মিত সালাত পড়ত ওদেরকেই পাওয়া যায়, আর যারা রমজানকে উপলক্ষ করে সালাত পড়েছে ওদেরকে পাওয়া যায় না, ঠিক না? ঠিক। আল্লাহ তুমি আমাদের হেদায়ত দাও, মুসলমানদের হেদায়ত দাও। কিছু মানুষ অবশ্যই টিকবে, যেহেতু রব্বুল আলামিন বলেছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কম। যারা মুসলিম তারা সবসময়ই রব্বুল আলামিনের ইবাদত করেন, চাই রমজান হোক চাই রমজান ছাড়া অন্য যে কোন সময় হোক। রব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ওইসব লোকজন যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যেভাবে তাকে ভয় করা উচিত সেভাবে তোমরা ভয় করো। আচ্ছা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো, তার মানে আল্লাহর নির্দেশাবলী পালন করা, যেসব কাজ আল্লাহ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা, তাই না? এটি হচ্ছে আসল। এরপর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করবে না তবে ইসলামের অবস্থায়। আল্লাহ কি বললেন? সবসময় তোমরা ইসলামের অবস্থায় থাকবে, সবসময় তোমরা সালাত আদায় করবে, সবসময় তোমরা আল্লাহর বিধান পালন করবে, সবসময় তোমরা আল্লাহ যেসব কাজ নিষিদ্ধ করেছেন ওগুলো থেকে দূরে থাকবে। আচ্ছা, এই যে নির্দেশ, এই নির্দেশটা কি শুধু রমাদানের জন্য না রমজান ছাড়া অন্য মাসের জন্য? সবসময়ের জন্য, মৃত্যু লগ্ন পর্যন্ত তোমরা ইবাদত করতে থাকো। যেভাবে অন্য আয়াতে রব্বুল আলামিন বলেছেন সূরাতুল হিজরের শেষ আয়াত 99 নম্বর আয়াত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু না আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। ইয়াকিন, ইয়াকিন বলতে বিশ্বাস না, কারণ মৌতকে কেউ অস্বীকার করতে পারে না। যদি কেউ অস্বীকার করে সে হয়তো উন্মাদ আর নয় পাগল, মজনুন, ঠিক না? মৃত্যুকে কেউ অস্বীকার করে না, তাই এটা হচ্ছে বিশ্বাস, ইয়াকিন, মত মৌত, মৃত্যু লগ্ন পর্যন্ত মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করবে, শুধু রমজান মাসেই না। আস্তাগফিরুল্লাহ আলাযীম, আল্লাহ আমাদের হেদায়েত দিন। তাই যেসব লোকজন রমজান মাসে সালাত পড়েছেন এখন পড়ছেন না, আমাদের মধ্যে যদি কেউ থাকে তওবা করে আবার রুজু করুন। আপনি কি জানেন কালকে আপনি বাঁচবেন? আপনি কি জানেন আরো এক মাস বাঁচবেন? আপনি কি জানেন আগামী বছর পর্যন্ত রমজান আবার পাবেন? কে বলতে পারে? আপনি যদি বলেন আমি আলহামদুলিল্লাহ রমজান মাসে সিয়াম কিয়াম তারাবির সালাত নিয়মিত আদায় করেছি, এবারে আর লাগবে না, যা গুনাহ সব মাফ হয়ে গেছে, এবারে নামাজ ছেড়ে দিলেও হয়। আপনি রমজান মাসে ইবাদত করলেন, যদি এক ওয়াক্ত ফরজ ছেড়ে দেন তাহলে তো সব শেষ। আর সালাতের গুরুত্ব আপনারা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মাঝে আল আহদুল্লাযি বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মাঝে আর তাদের মাঝে যে চুক্তি রয়েছে, যে আহদ রয়েছে, যে অঙ্গীকার রয়েছে, যে পার্থক্য রয়েছে তা হচ্ছে সালাতের। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্য আলিমদের মতবিরোধ রয়েছে, ও কি সরাসরি কাফির হয়ে যায় না কিরকম? আমি এই মতবিরোধে কেন যাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন খালি আমি আর ওদিকে যাব না, আমি হব পরিপূর্ণ ঈমানদার, তাই না? আপনারা সবাই পরিপূর্ণ ঈমানদার হতে চান? তাহলে প্রথম নম্বর যে জিনিস, শিরিক বেদাত থেকে তো বাঁচলেন, ঈমান আনলেন, বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই। আমরা সাক্ষ্য দিচ্ছি সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক একক, আল্লাহ একা, আল্লাহর কোন শরীক নাই, লা শারীকা লাহ আপনি বললেন। আর আরেকটা সাক্ষ্য মানে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ওয়া রাসূল। এই কথা বলে আপনি মুসলমান হলেন, তাই না? প্রথম নম্বর। তারপরে কি আসবে? সালাত। সামনে রমজান মাস শেষ, বর্তমানে শাওয়াল, তারপরে যুলকাদা, তারপরে যুলহিজ্জা, হজের তিনটি মাস, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, হজের মাস শুরু হয়ে গেছে। আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের কয়েকটি মাস সুবিদিত, তাই হজের মাস শুরু হয়ে গেছে। আপনি এবারে হজে যাবেন, বললেন রমজান মাসে উমরা করলাম, সামনে হজে যাব, কিন্তু রমজান মাসে, রমজান মাস যাওয়ার পরেই সালাত বাদ দিয়ে দিলেন, পরে যখন আসলো হজের জমা, অনেক মুসলমান এই জায়গায় দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, গিয়ে বলে আমি হজে যাব, যারা ফ্রি নিয়ে যায় আর কি, ফিসাবিল্লাহ, ওরা দিয়ে পেপার যাও, এই যে কাগজ নিয়ে আসো, আর ইমামের দস্তখত নিয়ে আসবে যে মসজিদে তুমি সালাত পড়ো, দেখি না পেপার, আপনি নিয়ে আসবেন পেপার, গেলেন ইমামের কাছে, বললেন আমি আপনার মসজিদে নামাজ পড়ি, তাই আপনি সিল দিন বা দস্তখত দিয়ে দিন। সব ইমাম তো আর সমান না, কেউ কেউ বলে খালাস আমার হজ করতে পারলে খালি দি, ও হয়তো জীবনে দেখিনি তাকে, এই লোকটি তার মসজিদে নামাজ পড়ে বলে দেখি, হয়তো দেখি, কিন্তু দিয়ে দিল দস্তখত, হাদা ইয়াসাল্লি মানা। আচ্ছা, এই সাক্ষ্য দেয়াটা, এই যে সাক্ষ্য দিল সেটা জায়েজ হবে? আর আপনি এরকম কেউ কেউ আছে এরকম, ইমামের কাছে বলে হ্যাঁ সে নামাজ পড়ে, বলে সওয়াব হবে, হজে চলে যাক সওয়াব হবে, ও তো যদি সালাত পড়ে না তো আপনি কিরকম সওয়াব হলো? আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন না, তো সওয়াব হবে না গুনাহ হবে? এই জিনিসটা বুঝাবেন মানুষকে। কোনো কোনো লোক আছে এখানে হয়তো দিনের দাওয়াতি কাজ করে, কিন্তু আসে হজের সময় নিয়ে যায় বিভিন্ন হালি সবই হ্যাঁ মিসল্লি হ্যাঁ মায় না, বলে এরকম কেন করো, বলো না অসুবিধা নাই, হজে যাবে সব হয়ে যাবে, আমার সাক্ষী একটা দিয়ে দিলাম। তুমি মিথ্যা সাক্ষ্য দিয়েছ, সালাত পড়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সালাত ছেড়ে দিল সে মুসলমান থাকলো না। আর ও যায় ইমামের কাছে গিয়ে বলছে আমি নমাজ পড়িনি, হ্যাঁ নমাজ পড়েছি, আপনি জানেন সে নমাজ পড়েনি, আর আপনি ইমাম ইমাম বলবেন কোনো সাক্ষী আছে, তুমি গিয়ে বলে হ্যাঁ সাক্ষী আছে, কে সাক্ষী দিয়ে দেন, হ্যাঁ নমাজ পড়ে। তাই আমি আপনাদেরকে, আপনারা যারা এখানে উপস্থিত, আপনাদেরকে বলছি একমাত্র আল্লাহকে ভয় করে সালাত আদায় করুন। বলুন ইনশা আল্লাহ। আল্লাহকে ভয় করে জাকাত আদায় করুন, আল্লাহকে ভয় করে হজ আদায় করুন, আল্লাহকে ভয় করে আল্লাহর যাবতীয় বিধি বিধান পালন করুন। মানুষকে দেখাবার জন্য না, নাম কামাই করার জন্য না, যে আমি হজে গেলে মানুষ আমাকে হাজি বলবে। সবাই বলি আস্তাগফিরুল্লাহ। এত বছর যাবত আছি, যদি হজ না করে চলে যাই, দেহ ছেলেটা কিরকম, হজ না করেই চলে আসছে, এরকম আছে কিছু মাছ? এরকম যেন আমরা না করি, নিয়ত খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। তোমার মরের সংবাদ তুমি জানো, আর কে জানে? আল্লাহ। আপনি বললেন শুনেন ভাই আমি কিন্তু একমাত্র আল্লাহর জন্য যাচ্ছি, কিন্তু ভিতরে আছে ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তোমার মনে কি আছে তা আল্লাহ জানে। আরেকটা কথা, যারা হজে যায়, কোন কোন মানুষ হচ্ছে হজে যাবার আগেই আল্লাহ লাগিয়ে দেয়, ঠিক না? ঠিক হজ করেনি, আপনার নাম কি? হাজি উমুক। ওই হাজি উমুক মানে আগে ভাগে লাগিয়ে দিয়েছে আমি হাজি হজে যাওয়ার আগেই। আরেকটা জিনিস, আপনি হজের ইবাদত বা যে কোনো ইবাদত যত গোপনীয়তার সাথে আদায় করবেন তত ফায়দা বেশি। গেলেন আরাফায়, তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে তওয়াফ, ইহরামের অবস্থায় আছে না, ওখানে গিয়ে ফটো তুললেন, আবার ফেসবুকে ছাড়লেন, এরকম করে কিনা? হজের ওখানে মজুদ, ওখান থেকে ছেড়ে দিয়েছে ফেসবুক, সে তো মনে করে আমার অনেক কিছু হয়ে গেছে, এরকম দেখেছি আমাদেরও কিছু ছেলে এরকম আছে, এরকম করো না ইয়া রাখি। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজ আদায় করো। কাবা কে সামনে রেখে দোয়া করবে, ওই সময় কি এটা লেখা লাগে? দোয়া তো তোমার মাঝে আর তোমার রবের মাঝে হবে, দেখিয়ে দিচ্ছি আমি ওখানে যাই, এরামের অবস্থায়। খবরদার, এমন আচরণ করবেন না যার মাধ্যমে রিয়াকারী সৃষ্টি হয়, লোক দেখানো ভাব সৃষ্টি হয়। আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কাজ করো। এই যে দর্স, এই দর্সের আয়োজন করেছেন সেন্টার কর্তৃপক্ষ, আল্লাহ তাদেরকে হক মেনে, হক জেনে হক মানার তৌফিক দান করুন, তাদের নিয়ত খারিজ করে দিন, তাদের এই আমল কবুল করুন। আমরা এখানে বসে আছি, আমাদের দর্শগুলি বর্তমানে রেকর্ড হয়, ইউটিউবে ছাড়া হয়, ফেসবুকে ছাড়া হয়, ছাড়া হয় কিনা? আলহামদুলিল্লাহ অনেক লোক শেয়ারও করে, অনেক মোটামুটি যাচ্ছে, খারাপ না আলহামদুলিল্লাহ। যদি আমাদের নিয়ত গড়বড় হয় তাহলে এই আমল কবুল হবে? আমরা হয়তো ছাড়ি, আমি অমুক আর তমুকের দিকে আমি থাকাবো না, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, মানুষ যেন উপকৃত হয়। তোমার মনের সংবাদ তোমার রব জানে। নিয়ত যদি গড়বড় হয়ে যায় দুনিয়াও পাবো আখেরাতও পাবো, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। একমাত্র নিয়ত খালিস করুন। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার নিয়ত খালিস রাখে আর খালিস করেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের নিয়ত খালিস করে দেন। যেসব ইবাদত আমরা সম্পাদন করি যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করি। তাই আমার ভাইরা, রমজান মাস চলে গেছে, আমরা রমজান মাস চলে যাওয়ার পরে আগে যেরকম ইবাদত করতাম, যে রব রমজান মাসে আছে ওই রব বর্তমানেও আছে, আছে কিনা? যে রবকে আমরা রমজান মাসে দেখেছি ওই রব এখনো আছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم نشتهي جرا بولي أما در رب الله تارفر إروبر بوتشتي تتحكي رمضان ماشي بولن رب الله تارفر رجدي چردن তাহলে আপনি কি প্রতিষ্ঠিত থাকলেন? আপনি কি মুস্তাকিম থাকলেন? না। তাই আমরা এরকম হব না। যদি কারোর মধ্যে ত্রুটি আছে আবার নামাজ শুরু করো, বলো ইনশাআল্লাহ তাআলা। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের গুরুত্ব বেশি। হয়তো তাহাজ্জুদ নাই বা তারাবি নাই জামাতের সাথে বর্তমানে, অন্য সব সালাত আছে কিনা? বারো রাকাত সুন্নত নিয়মিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনে রাত্রে বারো রাকাত সুন্নাহ নফল সালাত আদায় করে, রব্বুল আলামিন এর পরিবর্তে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা, আপনারা এখানে আছেন কয়েক বছর যাবৎ, অনেক বছর যাবৎ এখানে আছেন, বাংলাদেশ বা ইন্ডিয়ায় কয়টা বিল্ডিং করেছেন? হ্যাঁ, কয়জন করেছে, কয়জনে করেছে কয়টা বিল্ডিং? কত বছর? দশ বছর, বারো বছর, তেরো বছর যাবৎ মৌজুদ হ্যাঁ। হয়তো কিন্তু একজন এরকম বের হতে পারে সহি সহি কিছু করে যাস, হয়তো একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যদি আপনি দিনে রাত্রে বারো রাকাত সুন্নত পড়েন, ফরজ তো পড়বেনই ফরজের সাথে, রব্বুল আলামিন এর পরিবর্তে আপনার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবে। যদি তিনশো পঞ্চান্ন দিনের বৎসর হয়, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির জবানি আমি শুনেছি দর্শে, তিনি বলেছিলেন একটি রয়াত কি সামনে রেখে, যদি তিনশো পঞ্চান্ন দিন আপনি এরকম বারো রাকাত সুন্নত পড়তে পারেন, তাহলে তিনশো পঞ্চান্ন দিনে আপনার জন্য রব্বুল আলামিন জান্নাতে তিনশো পঞ্চান্নটি প্রাসাদ তৈরি করে দিবে। মানুষ প্রাসাদ তৈরি করুক দুনিয়াতে, আর আমরা গরিবেরা প্রাসাদ তৈরি করব আখেরাতে জান্নাতে, বলুন ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত তো? তাহলে ছাড়ো না, যদি একদিন সুন্নত মিস হয়ে যায় মনে মনে ভাবো আজকে তে হায়রে একটা প্রাসাদ মিস হয়ে গেছে, ঠিক না? আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। আচ্ছা আচ্ছা, রমজান মাস পরে সিয়াম সবসময় সুন্নাহ মওজুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। সিয়াম আছে কিনা? সুযোগ এসে রাখেন সুন্নাহ। প্রতি মাসে তিন রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতি মাসে তিন রোজা রাখতে পারে, তিনটা সিয়াম পালন করতে পারে, রব্বুল আলামিন তাকে সারা বছর সিয়াম পালন করার সওয়াব দান করবেন। মুমতাজুল্লাহ। সুযোগ বুঝি হালকা হালকা মনে করছো, তুমি জোয়ান মানুষ, কাজের ফাঁকে ফাঁকে আজকে একটু কাজ কম রেখে দিই, আরেকদিন আর একটা, আরেকদিন একটা, তিনটা হয়ে গেল। তবে এটা শুন না, বুঝছেন, নফল তাহলে সালাত কি বলে সিয়াম বর্তমানেও আছে, আছে না? আরেকটা, এই যে মাস শাওয়াল মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো তারপরে শাওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করলো, রব্বুল আলামিন তাকে সারা বছর সিয়াম পালন করার তৌফিক সওয়াব দান করবেন। এটা আল্লাহর ফজল। তাই এখনো সুযোগ আছে, আজকে গেল পনেরো শাওয়াল, এখন হয়তো চোদ্দ দিন বা পনেরো দিন রয়ে গেছে, তাই না? তাই যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয়, যে যে কাজই করো, যদি মনে করো যে আমি পারবো, তাহলে আস্তে আস্তে করে ফাঁকে ফাঁকে করে রেখে নাও। আর যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, চেষ্টা করলে আল্লাহ তৌফিক দেবে। তো রমজান মাস চলে গেল, সিয়াম নাই বলা যায় না, আছে আলহামদুলিল্লাহ। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আফযালুস সিয়াম সিয়াম দাউদ। দাউদ আলাইহিস সালামের সিয়াম হচ্ছে সর্বোত্তম। তিনি কি করতেন? কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম রাখতেন আর একদিন সিয়াম ছাড়তেন। যদি কেউ এরকম পারে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি বলবেন না সিয়াম নাই মওজুদ। আচ্ছা আসেন, তারাবি না এই জামাতের সাথে, মসজিদে নিয়মিত হয় না সা, কিন্তু সবসময় তারাবি আছে কিনা বা তাহাজ্জুদ আছে কিনা, উইতির আছে কিনা, তারাবি নেই আর কি রমজান মাসে, কিন্তু তাহাজ্জুদ আছে কিনা, কিয়ামুল লাইল আছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে, এটা তো আপনারা জানেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সব সময় 11 রাকাতের অধিক পড়তেন না, কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়েতে আছে আল্লাহ রাসূল 13 রাকাত পড়েছেন, তাই বোঝা গেল মাঝে মধ্যে পড়তেন 13 রাকাত, আর বেশিরভাগ কি পড়তেন 11 রাকাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এই যে 11 রাকাত পড়তেন কি রকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন সালাত কিয়ামুল লাইল এত লম্বা করে পড়তেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফেটে যেত, ফুলে যেত। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, এত ছোট আপনি এত কষ্ট করতেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনু আবদান শাকুরান, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ, একটু খেয়াল করেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছনের গুনাহ মাফ, আর যদি বলেন আপনি মাসুম তার তো গুনাহই নাই, যদি বলেন কবিরা গুনাহ নাই, এর মধ্যে ইশকাল নাই, নাই গুনাহই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি বলেন কেউ কেউ বলে হ্যাঁ সগীরা মওজুদ, সগীরা আগের পিছনের সব গুনাহই মাফ, তো নবী কি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আচ্ছা আমি আমাকে বলি, আপনি আপনাকে বলেন, আমরা কত আমাদের গুনাহ কি সব মাফ? আগের বুঝলেন সব গুনাহ মাফ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। তাহলে কিয়ামুল লাইল পড়া উচিত, তাহাজ্জুদের সালাত পড়া উচিত, যে যতটুকু পারেন ছাড়তে নেই, রমজান মাস গেছে কিয়ামুল লাইল মওজুদ, রমজান মাস গেছে নফল সিয়াম মওজুদ, রমজান মাস গেছে নফল সিয়াম সালাত মওজুদ। আচ্ছা সালাতুল দোহা পড়া যায় কিনা, চাষতে দুরকাত সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, মানুষ যখন সকালবেলা জাগে তার শরীরের প্রত্যেকটি অস্থির উপর সদকা ওয়াজিব হয়, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা, এদিকে এটা একটা হার, এটা একটা হার, এরকম করে এই যে সদকা, এই সদকা আমরা আদায় করতে পারবো প্রত্যেকটি হার গুনে গুনে, যদি 360 সালাত মিয়াসি 3 মিফসাল যদি হয়, অস্থি যদি হয়, গ্রন্থি যদি হয়, তাহলে প্রত্যেক দিন আমরা যদি বলা হয় 360 দিতে হবে, দিতে পারবে? সুবহানাল্লাহ, কিরকম সদকা আদায় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তাসবি বলবে সদাকা, আল্লাহ আকবার সুবহানাল্লাহ বলবে সদাকা, আল্লাহ আকবার বলবে সদাকা, بكل تسبيحة صدقة وبكل تكبيرة صدقة وبكل تهليلة صدقة لا إله إلا الله ولا صدقة الحمد لله أمر بالمعروف একজন লোককে নেক কাজ করার সৎ কাজ করার নির্দেশ দিলে সদাকা, একজন লোককে অসৎ কাজ করতে বারণ করলে সদাকা। কিন্তু আজকে খেয়াল করি তো, সারা দিন গেল কয়েকজন সকাল সন্ধ্যার তসবিহ আদায় করেছেন? কয়বার বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার? আপনি কি কোরআন তেলাওয়াত করেছেন? আল্লাহর কালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ, কেউ যদি কোরআন করিম থেকে একটি অক্ষর পাঠ করে রব্বুল আলামিন এর পরিবর্তে তাকে একটি নেকি দেবেন, আর এই এক নেকি 10 নেকির সমান হবে। সুযোগ বুঝেও আমরা কাজ করি না, কিছু লোক আসে কোরআন পড়তে দুদিন হাতে থেকে কিছু হচ্ছে না অথবা কঠিন লাগছে পরে ছেড়ে দেয়। আচ্ছা কোরআন আল্লাহর ইবাদত কিনা? আল্লাহর কালাম ইয়া আল্লাহ আল্লাহ, এবারে যে আল্লাহর কালাম আল্লাহর বাণী যেটা, তারও তো ফজিলত এরকম। তাই কিয়ামতের দিন কোরআন, যারা কোরআন পাঠ করে এ অনুযায়ী আমল করে কোরআন তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এবারে যদি আল্লাহর কালাম যদি আপনার জন্য সুপারিশ করবে, সুপারিশ করে, তাহলে কি বুঝেন, আপনি নাজাত পাবেন না? না পাবেন অবশ্যই। তাই আমরা কোরআনের সঙ্গী হওয়ার চেষ্টা করি, বলুন ইনশা আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ভাইয়ারা মা, শাওয়াল মাস যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন সিয়াম এখনো পালন করুন, ফাঁকে ফাঁকে রাখার চেষ্টা করুন। কয়টা সিয়াম? কয়টা সিয়াম? ছয়টা। রাখতে পারবেন না কাজ বেশি বলো দিয়ার লোক, অসুবিধা নেই, কারণ এটা ফরজ না, নফল। তাহাজ্জুদের সালাত পড়তে পারেন না যারা বলো দিয়ে ডিউটি ফজরের আগে উঠে, যদি উইতিরটা পড়ার না ওই তাহাজ্জুদের নিয়েতে, তাহাজ্জুদ আদায় হবে, উইতিরটা আদায় হবে। বুঝতে পারছো? সবাই ফজরের নামাজ যেন কারো মিস না যায়। শুনেন, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো ব্যক্তি এশার সালাত জামাতের সাথে পড়ে, রব্বুল আলামিন তাকে অর্ধরাত পর্যন্ত কিয়ামুল লাইল করার সওয়াব দান করবেন, আর যদি ফজরের নামাজ পড়ে নেয় তাহলে সারা রাত কিয়ামুল লাইল করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে সবসময় জিকির আজকার মজুদ, সকাল সন্ধ্যার জিকির আজকার করবেন। অন্য আমরা তো অনেক আলোচনা করেছি, আরো আলোচনা শুনবেন, কিন্তু কথা হচ্ছে শুনলে হবে না, যদি আপনি আমল করেন তাহলে এটা এটা আপনি ভুলবেন না, আর যদি আমল না করেন তাহলে ভুলে যাবেন। এই জন্য আমরা সবাই আমল করার চেষ্টা করি, সকাল সন্ধ্যার দিকির আদায় করার চেষ্টা করি, ফরজ সালাতের পরে যেসব দিকির আছে আমরা এই জায়গায় আলোচনা করেছি, আলোচনা করেছি আপনাদের কাছে বইও মজুদ, এগুলো আপনারা আদায় করুন, শিখুন। আদকার বাদা সালাত, ফরজ সালাতের পরে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জিকির আজকার আদায় করতেন ওগুলো আমরা শিখি। যদি আমরা শিখি ওগুলি তাহলে আমরা বেদাত করব না, যেহেতু জানে না সুন্নত তরিকায় দিকে, তো কি করে আমার ঠেকায় পরে এমনি হাত তুলে দোয়া করে শুরু করে দিল। অনেক মানুষ আছে আমার এই দর্শে উপস্থিত, সবসময় আলোচনা শুনে, কিন্তু তবুও ফরজ সালাতের পরে আর ওই আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সোয়ারো যেসব দোয়া আছে জিকির আজকার ওগুলো জানে না তো এখন কি করবে, এখন বসে থাকে এদিক দিক সেদিক, কেউ দেখছে না, হাত তুলে দোয়া শুরু করে দেয়। আমি আপনাদেরকে বলি, ফরজ সালাতের পরে জামাত সহকারে যেরকম হাত তুলে দোয়া করা হয় এটা যেভাবে বিদাত, একাকি হাত তুলে দোয়া করাও বিদাত, কারণ এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করেননি, একাও করেননি, বুঝতে পারছেন, একাও পরে করেননি আর জামাত সহকারে করেননি। তাহলে যে আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি অথচ তিনি অন্য আমল করেছেন, তাহলে কোনটা করতে হবে? যে আমল তিনি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এবারে যদি আপনি ওই আমল না করে অন্যটা করেন তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমার আমল ভালো। আমার কথা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করলেন এই আমল যদি আমি না করি অন্য আমল করি তাহলে বোঝা গেল আমার অন্য আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে ভালো। আস্তাগফিরুল্লাহ, ঠিক না ভাই? যদি অন্য আমল ভালো থাকতো, হাত তোলা যদি ভালো থাকতো, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেন অন্যরকম দোয়া, কিন্তু তিনি এরকম করলেন না। কি করলেন? ফরজ সালাতের পর বলছেন আস্তাগফিরুল্লাহ তিনবার, اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوه الا بالله لا اله الا الله ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله الثناء الحسن لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد يقول بولتنا الله رسول صلى الله عليه وسلم তিনি আমল করেন, যেমন সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 34 বার। জানি না এটা, সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 33 বার, আর আরেকবার لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এরকম আরো দুইটা তরিকা আছে আপনারা আগের আলোচনা পড়লে শুনলে বুঝবেন এর সাথে সাথে ফরজ সালাতের পর আরেকটা আমল আয়াতুল কুরসি পাঠ করা কি পাঠ করা আয়াতুল কুরসি আর আরেকটা আমল তিন কুল পাঠ করা কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহ আমাদেরকে হক জানার এবং হক মানার তৌফিক দান করুন আমিন সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করুন আমিন মৌত পর্যন্ত আমরা যেন আল্লাহর বিধিবিধান পালন করে চলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আল্লাহুম্মা সাব্বিতনা ফিদ্দিন আল্লাহুম্মা সাব্বিতনা ফিদ্দিন আল্লাহুম্মা সাব্বিতনা ফিদ্দিন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিউল মুসলিমিন الأحياء منهم الميتين برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله دنيا المسلمان ديرك الرحم کرو فلسطين المسلمان ديرك شهج کرو مظلوم ديرك ادھار کرو ظالم ديرك پکڑاو کرو يا رب يا رب يا رب فلسطين المجاهدين ديرك کامیاب کرو سارا بشي مجاهدين جي جي خاني اچھا الله ওদেরকে তুমি সাহায্য করো জালিমদেরকে পকড়াও করো আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দাও জাহান্নাম থেকে নাজাত দাও কবর আযাব থেকে নাজাত দাও আল্লাহ আমাদেরকে নেক বানাও আমাদের সন্তানদেরকে নেক বানাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন জি জি রাকমুল্লাহ